তার সঙ্গে বাড়ার সাথে সম্পর্ক অনেকটা চেঞ্জ হয়ে গেল। মানে ওই দিক থেকে চাকা বছরে আসবে, এসে হচ্ছে বিক্রি করবে, আর সবাইকে তুই তোমারি করবে, কিনে তুই একদম চিনতে, আর দেখা যাচ্ছে যে সব স্কুল টিচারগুলো ওখান থেকেই আসছে। ও শুধু আসছে না, মানে যখন ফ্ল্যাট কালচারটা শুরু হলো এই নবপুর অঞ্চলে, সর্বোচ্চ ওই ওইখান থেকে গ্রামের লোকের এসে একটা করে ফ্ল্যাট কিনছে। হ্যাঁ, এবার একটা পর্যায়ে গিয়ে একটা অসুবিধা তৈরি হলো, এবং যেটা কিন্তু এখনও ফিচার, সেটা হচ্ছে যে মুসলমানরা কিন্তু জায়গা পায় না। তারপরে উল্টো দিকটাও আছে, যেমন একজন এসসি যদি কমিউনিটি কেউ থাকে, সে কিন্তু ব্রাহ্মণকে ঢোকার জায়গা না, কোনো অসুবিধা নেই। প্রথমত উন্নয়নশীল, প্রথমত তুমি কিছু বলবেই না? আচ্ছা ঠিক আছে, পরে কোনো একদিন এসো, তারপর বলো ভালো করে। ঠিক আছে, তুই রবীন্দ্রনাথের এক্সপিরিয়েন্সটা বলতে পারো। রবীন্দ্রনাথের যে লাস্ট এক্সপিরিয়েন্স, এইগুলো শুনে যে একটা জিনিস মনে হলো যে এখানে চাষ ব্যাপারটা একটা যে বলা হচ্ছে, এছাড়াও অন্যান্য ভিত্তি ধরো যে জেলে যে ভালো মাছ ধরতে পারে, কৃষ্ণনগরের পুতুল তৈরি করা কিন্তু প্রচন্ডই ভালো, তার ফিনিশিং বা এইসব গুলো, তো সেই জায়গাগুলোকেও কিন্তু এই সেরকম ভাবে দেওয়া হয় না। এইখানে রিজার্ভেশন গুলো করা হচ্ছে, উল্টো দিকটা কিন্তু করা সেরকম করে হয় না। যে একজন ধরুন যে হয়তো তিন পুরুষ ধরে এই প্যান্টটা যেখান থেকে বানিয়েছে, তার পেশাটাকে আরো সম্মানিত করা, যাতে তাকে ওই আইএএস ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে যাতে দৌড়াতে না হয়, সে তার ভিত্তিতে সে যাতে সম্মানিত হয় তখনই তুমি যেটা চাইছো সেটা তো বর্তমান নয়, তোমার যেটা শুভ আকাঙ্ক্ষা সেটা তো বাস্তবতা নয়। ফলে বাস্তবতা যদি অসাম্য হয়, তো অসমতাকে যদি আমাকে দূর করতে হয় তাহলে তো আমাকে সাম্য আনতে হবে, আর সাম্য আনার জন্য রিজার্ভেশন একটা বড় স্টেপ। এবং সাম্য আনার প্রথম জিনিসটা হচ্ছে এটাই যে যার কাছে যেটা আছে মানে তার থেকে নিয়ে, যার কাছে যেটা নেই তুমি তাকে সেটা দাও, তার জন্য একটা মেকানিজম তৈরি করো। তুমি কি, তুমি হচ্ছে একটা মেকানিজম, তুমি কোনো মানে ইয়ে নাও, তুমি কোনো পার্টি বা ব্যক্তি কোনো বলছি না, তাই একটা সোশ্যাল মেকানিজম, তাহলে মনে কমিশন করে একটা রিজার্ভেশন পলিসি মানে তুমি তার বিরুদ্ধে যেতে পারো, তার যোগ্যতা অনুযায়ী জেনারেল ছেলে ভালো মার্কস পেয়ে কোন একটা ইউনিভার্সিটি বা কিছুতে চান্স পেলো না, এই কারণে একজন এসসি তার কোটায় পেয়ে গেল, কিন্তু সে হয়তো